বাংলা মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 144 ইরশাদ করছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম্মা তাওকুতিলান কলবতুম আলা আকাবিকুম ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরাল্লাহা শাইআ ওয়া সায়জিল্লাহু শাকিরিন। মহান আল্লাহ ইরশাদ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে তিনি একমাত্র একজন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের। তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওহদের যুদ্ধে শয়তান আওয়াজ দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দেওয়া হয়েছে। এতে অনেকে বিচলিত হয়েছিলেন এবং নিরাশ হয়ে পড়েছিলেন যে আর কি হবে আমাদের। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, কথা ছিল মিথ্যা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। আফাইম মাতা আও কুতিল, সুতরাং যদি তিনি ইন্তেকাল করেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত হয়েছে, যার কথা আল্লাহ পাক এই আয়াত উল্লেখ করেছেন। এই আয়াত প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত নন, বরং তিনি মারা গেছেন। যে দুনিয়ার মত রয়েছে সেই মত তার হয়েছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে সর্বোত্তম জীবন তাকে দান করেছেন। এই রকমই শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম জীবন দান করেছেন। আও কোতেলা, অথবা তাকে যদি নিহত করে দেওয়া হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি উল্টো দিকে ফিরে যাবে? অমাইয়ান কালিব আলা আকিবাই, কেউ যদি উল্টো দিকে ফিরে যায় ফালাই ইয়াদুর আল্লাহ শাইআ, আল্লাহর কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শুকর গুজার তাদেরকে উত্তম প্রতিদান দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বলছেন যে কোনো মানুষ তার নির্দিষ্ট সময় আছে মৌতের, সেই সময় না আসলে কখনো তার মৌত আসবে না, কখনো সে মারা যাবে না। যদিও রণক্ষেত্রে যায়, যদিও সে যে কোনো রকমের ঝুঁকি নিক না কেন, তার মৌত আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর লিখনির সময় না পৌঁছেছে। মহান আল্লাহ বলছেন, অমা কান আলা নাফসিন আন তামুত, কোনো ব্যক্তির মৃত্যুই হতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। কিতাবাম মুআজ্জালা, যার মেয়াদ লিখিত রয়েছে নির্ধারিত। অমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নো ওতিহমিনহা, আর যেই ব্যক্তি দুনিয়ার পুরস্কার চাইবে, পার্থিব প্রতিদান চাইবে, আল্লাহ পাক বলছেন তাকে তা থেকেই দেব। যারা শুধু গানিমতের সম্পদের জন্য আসবে যুদ্ধে, অথবা নেতৃত্ব দেখাবার জন্য আসবে, নিজের বীরত্ব দেখাবার জন্য আসবে, তাকে তাই দেব। অমাই ইউরিদ সাওয়াবাল আখেরা, এবং যারা পরকালের পুরস্কারের আশা রাখে, নতিহমিনহা, তা থেকে তাদেরকে দেব, এবং দুনিয়াও আল্লাহ পাক তাদেরকে দেবেন যা তাদের জন্য নির্ধারিত রেখেছেন। ওয়াসা নাজিজি শাকিরিন, এবং শীঘ্রই আমি শুকরগুজারদেরকে, যারা কৃতজ্ঞ, তাদেরকে বিনিময় দান করব। আল্লাহ পাক রব্বুল আলম তারপর ইরশাদ করেছেন, ওয়া কাইয়্যিম মিন নাবিয়িন ক্বাতালা মাহু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়ামা দাউফু ওয়ামাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ পাক বলছেন যে অনেক নবীগণ এমন এসেছেন, ওয়াকাইয়্যিম মিন নাবিয়িন, অনেক নবীগণ এমন এসেছেন, ক্বাতালা মাহু রিব্বিয়ুন কাসীর, যাদের সাথে অনেক আল্লাহওয়ালা লোকেরা সশস্ত্র যুদ্ধ করেছেন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এই সশস্ত্র যুদ্ধ করতে গিয়ে তাদেরকে যে বিপদ আপদ এসে পৌঁছেছে, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তারা যে আহত হয়েছেন, তাতে তারা হীনবল হননি। অমা দাউফু, এবং তারা দুর্বল হননি। অমাস্তা কানু, এবং তারা অপারগ হননি। আল্লাহ ইয়ুহিব্বুস সাবিরিন, আর আল্লাহপাক এইরকম ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আল্লাহপাক তারপর ইরশাদ করেছেন, ওমা কানা কাউলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এবং তারা বলতো, যারা আল্লাহওয়ালা এবং আম্বিয়া এবং রসুলগণের সাথে যারা জিহাদ করেছে, তারা বলতো যে আল্লাহ, আল্লাহ পাকের কাছে দোয়া করতো, রব্বানা ইগফির লানা যুনুবানা, আল্লাহ আমাদের গুনাহগুলিকে মার্জনা করে দাও, ওয়া ইসরাফানা ফি আমরিনা, আমাদের কাজে কর্মে যে বাড়াবাড়ি রয়েছে তাও মার্জনা করে দাও, ওয়াসাব্বিত আকদামানা, এবং আমাদের পাকে দৃঢ় করো, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর প্রত্যাখ্যানকারী কাফের জাতির ওপর আমাদেরকে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরা, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ারও প্রতি দান দিয়েছেন, গনিমতের সম্পদ দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মান ইজ্জত দান করেছেন, বিজয় দান করেছেন, ওয়া হুসনা সাওয়াবিল আখির, আর পরকালের উত্তম প্রতিদান আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। হে মুমিন সকল, তোমরা যদি কাফেরদের কথা মানো, তাদের যে সব দাবি দাওয়া আছে সেসব কথা যদি মানো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তোমাদেরকে তোমাদের দিন থেকে পিছনে সরিয়ে দেবে, ফাতানকালিবু খাসিরিন, তখন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবে, তোমরা ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যারা আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, তাদের কথা মানিও না, তাদের কথা মোতাবেক চলিও না। বালিল্লাহু মাওলাকুম, বরং আল্লাহ পাক তোমাদের অভিভাবক এবং তিনি তোমাদের পৃষ্ঠপোষক। ওয়াহুয়া খায়রুন নাসিরিন, এবং তিনি উত্তম সাহায্যকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছে, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব, শীঘ্রই আমি ওই সব লোকদের অন্তরে যারা কুফরি করেছে ভীতি সঞ্চার করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও ওহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে ভীতি সঞ্চার করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেসব বৈশিষ্ট্য দান করা হয়েছিল তার একটি বৈশিষ্ট্য হয়েছে, নসিরতু বিররবে মাসিরাতা সাহারিন, আমি কাফেরদের থেকে, আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু থেকে এক মাসের দূরত্বে থাকি, কিন্তু তারপরেও সেখানে তাদের অন্তরে ভীতি সঞ্চারিত হয়, আমাকে বলে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা অস্বীকারী তাদের অন্তরে আমি শীঘ্রই ভীতি সঞ্চার করে দেব, এই জন্য যে বিমা আশরাকু বিল্লাহ, তার আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে। যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যকে তার অংশীদার বানায়, তার শরীক করে দেয়, তাদের মন দুর্বল হয়ে যায়, কারণ তার আল্লাহর প্রতি আস্থা রাখে না, তারা অসহায়দের ওপর আস্থা রাখে। মা আলম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে সম্পর্কে, অর্থাৎ শিরকের সম্পর্কে আল্লাহ পাক কোনো সনদ নাজিল করেননি, কোনো দলিল প্রমাণ নাজিল করেননি, কোনো একটি আল্লাহ প্রদত্ত দিনে শিরকের কোনো অবকাশ নেই। আল্লাহ পাকের নাজিলকৃত ধর্মে কখনো কোনো বহুত্ববাদের অবকাশ নেই। এক আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগীর আল্লাহ পাক কখনো অনুমতি দেননি। ওয়া মাওয়াহুমুন নার, সুতরাং এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া বিসা মাসওয়াজ জালিমিন, যারা জালেম তাদের বড়ই জঘন্য স্থান রয়েছে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওয়াদাকে, প্রতিশ্রুতিকে সত্য করে দেখিয়েছেন। ইজ তাহুসুনাহুম বিইজনিহ, আল্লাহ পাকের হুকুমে তোমরা তাদের নিপাত করছিলে, আল্লাহর শত্রুদেরকে, আরবের মুশরিকদেরকে তোমরা নিপাত করছিলে, নিজের হাতে হত্যা করছিলে। হাত্তা ইজা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি, এমনকি তোমরা যখন দুর্বল হয়ে পড়লে এবং নিজের ব্যাপারে তোমরা মতভেদ সৃষ্টি করলে, ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, যা তোমরা পছন্দ করো তা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পরে তোমরা বিরুদ্ধাচরণ করলে। এইদিকে ইঙ্গিত করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 50 জন সাহাবিকে জাবালে রোমাতের ওপর নিযুক্ত করেছিলেন, আর নিচে বাকি সাহাবাই কেরামদেরকে নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন, আর এদেরকে বলেছিলেন তোমরা নিচে নামবে না, কিন্তু এরা নিচে নেমে গিয়েছিল। 10 জন সাহাবি যে ওপরে ছিলেন তারা সব শহীদ হয়ে গিয়েছিলেন পিছন থেকে এসে, এই কাফিররা আক্রমণ করে দিয়েছিল। আল্লাহ ফাক রব্বুল আলামিন সেই সময় বিজয় দেখিয়ে দিয়েছিলেন। প্রথমখানে যখন যুদ্ধ শুরু হয়েছিল আল্লাহ ফাক বিজয় দেখিয়ে দিয়েছিলেন, সেদিকে ইঙ্গিত করে বলছেন মিম্বা দেমা আরাকুম মা তুহিব্বুন, যেটা তোমরা ভালোবাসো অর্থাৎ বিজয় ভালোবাসো তা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পরে তোমরা রাসূলুল্লাহ সাল্লাম যে তোমাদেরকে পাহাড় থেকে নামতে নিষেধ করেছিলেন সেখান থেকে নেমে যাওয়ার কারণে তোমরা নাফরমানি করেছিলে, তাই আল্লাহ পাক তোমাদেরকে হারিয়ে দিয়েছিলেন, দুর্বল করে দিয়েছিলেন। মিনকুম মাইয়ুরিদুদ দুনিয়া, তোমাদের মধ্যে কিছু লোক ছিল যারা পার্থিব স্বার্থ চাইছিল যে যাই কিছু গানিমতের ধন সম্পদ নি। অমিনকুম মাইয়ুরিদুল আখিরা, তোমাদের মধ্যে অনেকেই পরকালের ইচ্ছা করে, পরকাল তাদের লক্ষ্য উদ্দেশ্য। সুম্মা সারাফাকুম আনহুম, তারপর তোমাদেরকে তাদের থেকে আল্লাহ পাক ফিরিয়ে দিলেন, লিয়াবতালিয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক এখানে পরীক্ষায় ফিরলেন। ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ পাক তোমাদেরকে মাফও করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াল্লাহু যু ফাযলিন আলাল মুমিন, আল্লাহ পাক রব্বুল মুমিনদের উপর অত্যন্ত অনুগ্রহকারী। মহান আল্লাহ তারপর বলছেন ইজ তুসইদুনা ওয়ালা তালউনা আলা আহাদ ওয়ার রাসূলু ইয়াদুকুম ফি উখরাকুম ফাআসাবাকুম গাম্মাম বিগাম লিকাই লা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম ওয়াল্লাহু খাবীরুম বিমা তাআমালুন। আল্লাহ বলছেন তোমরা যখন উঁচুর দিকে উঁচু জমির দিকে চড়ছিলে, উঁচু জমির দিকে চড়ছিলে অর্থাৎ যখন কাফেরদের হামলা হয়ে গেল তখন সাহাবায়ে কেরাম অনেকে উঁচু জায়গার দিকে ঘাটির দিকে ঢুকছিলেন ওহুদ পাহাড়ের। ওয়ালা তালউনা আলা আহাদিন, এবং যেহেতু বেহুশ অবস্থা ছিল সেই সময় কেউ কারো দিকে ফিরে দেখছিলেন না। ওয়ার রাসূল ইয়াদুকুম ফি উখরাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে পেছন থেকে ডাক দিচ্ছিলেন, ইলাইয়া ইবাদাল্লাহ, আমার দিকে এসো আল্লাহর বান্দারা, আমার দিকে এইদিকে এসো আল্লাহর বান্দারা, পালায়ও না। ফাআসাবাকুম গাম্মাম বিগাম, তোমাদেরকে দুঃখের উপর দুঃখ এসে পৌঁছেছিল, লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম, যাতে করে তোমাদের হাত থেকে যা ছুটে গেছে ক্ষয়ক্ষতি হয়েছে তার উপর তোমরা দুঃখ করিও না। ওয়ালা মা আসাবাকুম, আর যে মুসিবত তোমাদের উপর পৌঁছেছে তাতেও তোমরা দুঃখ করিও না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাজকর্ম সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 154 তে ইরশাদ করেছেন সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা ইগশা তায়ফাতাম মিনকুম ওয়া তায়ফাতুন কদ আহাম্মাতহুম আনফুসুহুম ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উহুদ যুদ্ধের কথা, তোমাদের হতাহত হওয়ার পরে, তোমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফিরিয়ে দিতে চাইলেন, এবং তোমরা যাতে করে কাফেরদেরকে জালেমদেরকে প্রতিহত করতে পারো সেই জন্য আল্লাহ পাক রব্বুল তোমাদের উপর তন্দ্রা নাজিল করলেন, যেই তন্দ্রার মধ্যে ছিল তোমাদের জন্য মনের শান্তি। মানুষের যদি তন্দ্রা আসে তাতে শান্তি হাসিল হয়, তাই আল্লাহ পাক বলছেন সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআস, অতঃপর আল্লাহ পাক তোমাদের উপর দুঃখ কষ্টের পরে শান্তি নাজিল করলেন আর যা ছিল তন্দ্রার আকারে। ইয়াগশা তায়ফাতাম মিনকুম, যেই তন্দ্রা তোমাদের এক দলকে ঢেকে নিয়েছিল, ওয়া তায়ফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসুহুম, আর একটি দল ছিল তাদের নিজের প্রাণ ছাড়া আর তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, নিজের জান বাঁচাতে হবে এটাই তাদের চিন্তা ছিল। মুনাফিকদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক, আল্লাহ সম্পর্কে তারা ভুল ধারণা রাখতো, জান্নাল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের ধারণার মতো। ইয়াকুলুন, তারা বলতো হাল্লানা মিনাল আমরি মিন শাই, আমাদের কি কিছু মাত্র অধিকার আছে, আমাদের তো মতামত নেওয়া হয়নি, আমাদের তো পরামর্শ নেওয়া হয়নি, আমরা বা কি করব। আল্লাহ পাক বলছেন কুল হে নবী, বলে দাও ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত কাজের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং এগুলি সব আল্লাহ পাকের অধিকারে। ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, আল্লাহ বলছেন যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মনের মধ্যে এমন অন্যায় কথা লুকিয়ে রাখে যা তোমার সামনে প্রকাশ করে না। এই মুনাফিকরা ইয়াকুলুনা, তারা বলে থাকে লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিল্লাহ হুনা, যদি আমাদের এই ব্যাপারে কোনো অধিকার থাকতো আর আমাদের পরামর্শ নেওয়া হইতো তাহলে এখানে আমাদের লোকেরা হত্যা হতো না। আল্লাহ পাক বলছেন তার জবাবে কুল হে নবী, বলে দাও লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি বাড়িতেও থাকতে মদিনার ভিতরে, লাবারাযাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাযাজিহিম, তাহলে ওই সব লোকের অবশ্যই বেরিয়ে আসতো যাদের উপর আল্লাহ পাক নিহত হওয়াকে বিধিবদ্ধ করে দিয়েছেন, যাদের ভাগ্যে লিখে দিয়েছেন যে তারা নিহত হবেই হবে, তারা বেরিয়ে আসতো ইলা মাযাজিহিম, তাদের আছাড় খেয়ে পড়ার স্থানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের যে মৃত্যু সজ্জা সেখানে তারা অবশ্যই বেরিয়ে আসত। ওয়ালিয়াবতালিয়া আল্লাহ মাফি সুদুরিকুম, এবং আল্লাহ পাক তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করতে চান। ওয়ালিয়ামাহেসা মাফি কুলুবকুম, এবং তোমাদের অন্তরে যে কেমন ইমান আছে তা ছাঁটাই করতে চান। কার অন্তরে ইমান আছে আর কার অন্তরে মুনাফিকি কপটতা ঢুকানো আছে আল্লাহ পাক তা পরিষ্কার করতে চান। আল্লাহ আলিমুম বিজাতিস সুদুর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তর সম্পর্কে সম্যক জ্ঞানী। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামাস্তাযাল্লাহুমু শায়তানু বিবাযি মা কাসাবু ওয়ালাকাদ আফা আল্লাহু আনহুম ইন্নাল্লাহ গাফুরুন হালিম। ওহদের যুদ্ধে কিছু সাহাবাই কেরামরা ওহদের মাঠ ছেড়ে পলায়ন করেছিলেন, আর যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অনেক নেক আমলের কারণে তাদের গুনাহগুলিকে মাফ করার ঘোষণা করেছেন এই আয়াতে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ঠ দেশ দেখিয়ে পলায়ন করেছিল, ইয়াওমাল তাকাল জামান, ওই দিনে যেই দিন দুইটি দল সামনাসামনি হয়েছিল, অর্থাৎ কাফের দল কুরাইশদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাই কেরামগণ। ইন্নামাস্তাযাল্লাহুম শায়তান, যারা পিঠ ফিরিয়ে দিয়েছিল তাদের শয়তান পদস্খলন ঘটিয়েছিল, বেবাজে মা কাসাবু তাদের কিছু কর্মের কারণে। ওয়ালাকাদ আফাল্লাহ আনহুম, তবে আল্লাহ পাক তাদেরকে মার্জনা করে দিয়েছেন। ইন্নাল্লাহ গাফুরুন হালিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি ক্ষমাশীল এবং তিনি অত্যন্ত সহনশীল। আল্লাহ পাক রব্বুল তারপর ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম ইযা দরাবু ফিল আরযি আও কানু গুযযান লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম ওয়াল্লাহু ইউহিয়ু ওয়া ইউমীতু ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর। মহান আল্লাহ বলছেন, হে মুমিন সকল, লা তাকুনু কাল্লাযীনা কাফারু, ওই সব কাফেরদের মতো হয়ে যাও না যাদের চরিত্র হচ্ছে ওয়া ক্বালু লিইখওয়ানিহিম, নিজের ভাইদের কি মানে নিজের যারা মতের সাথে মিল রাখে তাদেরকে বলেছিল, ইযা দরাবু ফিল আরদ, যখন তারা সফর করত কোথাও, আও কানু গুজন, অথবা তারা জিহাদের ময়দানে বেরিয়েছিল, লাউ কানু ইন্দানা, এরা যদি আমাদের কাছেই থেকে যেত, আমরা যেমন যাইনি তেমন তারাও যদি না যেত, মা মাতু, তাহলে তারা মারাও যেত না, অমা কোতেলু, আর তারা নিহত হইত না। আল্লাহ বলছেন, লিয়াজ আল্লাহ জালিক হাসরাতান ফি কুলুবিহিম, যাতে করে তাদের অন্তরে আফসুস আক্ষেপ আল্লাহ পাক করে দেন। ওয়াল্লাহু ইউহিয়ু ওয়া ইউমীত, অথচ আল্লাহ পাক মানুষের প্রাণের মালিক এবং মৃত্যুদানের মালিক। আল্লাহ বিমা তাআমালুনা বাসীর, তোমরা যা কিছু করো আল্লাহ সব কিছুই দেখছেন। ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ আও মুত্তুম লামাগফিরাতুম মিন আল্লাহি ওয়া রাহমাতুন খাইরুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন, আল্লাহর রাস্তায় তোমাদেরকে যদি শহীদ করে দেওয়া হয় অথবা তোমরা যদি কোথাও মারা যাও, লামাগফিরাতুম মিন আল্লাহি ওয়া রাহমাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মার্জনা এবং তার দয়া তোমরা যা কিছু সঞ্চিত করো তার চাইতে অনেক উত্তম। সুতরাং আল্লাহর রাস্তায় যদি শাহাদাত বরণ করতে পাও এবং আল্লাহর রাস্তায় গিয়ে যদি মারা যাও, তাহলে এটা তোমরা তোমাদের জন্য মার্জনার ব্যবস্থা করলে এবং আল্লাহ পাকের রহমতের তোমরা হকদার হবে। মহান আল্লাহ তারপর বলছেন, ওয়ালাই মুত্তুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন, তোমরা মারা যাও অথবা তোমাদেরকে শহীদ করে দেওয়া হোক, অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহ পাকের সামনে একত্রিত হবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ফামিমা রাহমাতিন মিন আল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই আয়াতে নম্রতা অবলম্বন করতে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সারা বিশ্বের জাহান জন্য অত্যন্ত দয়ালু রাহমাতুলিল আলামিন আল্লাহ পাক বলেছেন, তার অন্তরে দয়ার সীমা ছিল না, তারপরে আল্লাহ পাক তাকে নম্র ব্যবহার করতে বলেছেন। ফাবিমা রহমাতি মিন আল্লাহ, আল্লাহ পাকে অনুগ্রহপূর্বক আপনি তাদের সাথে নম্র ব্যবহার করে থাকেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজ আল কলবি, আর তুমি তাদের সাথে যদি রূঢ় মেজাজ এবং কঠিন হৃদয় হইতে, গালিজ আল কলব, তোমার অন্তর যদি নিষ্ঠুর হইত অথবা তুমি যদি তোমার ভাষা যদি কর্কশ হইত, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে হে নবী তোমার আশপাশ থেকে তারা পলায়ন করত। ফাফু আনহুম, সুতরাং কারো যদি ভুল ভ্রান্তি হয় তাদেরকে মার্জনা করে দাও। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মার্জনা কামনা করো। ওয়াশাওিরহুম ফিল আমর, সাথী সঙ্গীদের কাছে পরামর্শ নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি দৃঢ় সংকল্প হবে তখন আল্লাহর উপর ভরসা করে কাজে নেমে পড়ো। দৃঢ় সংকল্প হইতে হবে এবং তারপরে আল্লাহর উপর ভরসা করে কাজে নামতে হবে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তার প্রতি আস্থা রাখে তাদেরকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর উপর ভরসা রাখা মনে রাখবেন একটি ইবাদত। আল্লাহ পাক যেন আমাদেরকে একমাত্র তার উপর আস্থা ভরসা করার তৌফিক দান করে জীবনের প্রতিটি ক্ষেত্রে। ইয়ানসরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক তোমাদেরকে যদি সাহায্য করেন তাহলে তোমাদেরকে পরাজিত করার পৃথিবীতে আর কেউ নেই। ওয়াই ইয়াখজুলকুম, আর তোমাদেরকে যদি আল্লাহ পাক অপদস্থ করেন, আল্লাহ পাক তোমাদেরকে যদি একা ছেড়ে দেন, সাহায্য না নেমে আসে, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, তাহলে আল্লাহর পরে আর কে তোমাদের সাহায্য করতে পারে, এমন কেউ আছে পৃথিবীতে? আর কেউ নেই। আল্লাহ পাক বলছেন যে ওয়া আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সুতরাং আল্লাহর প্রতি মুমিনদেরকে আস্থা ভরসা রাখা আবশ্যক। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওমা কানা লিনাবিন আন ইয়াগুল ওমা ইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত হুম লা ইয়ুজলামুন। কোন নবীর জন্য জায়েজ নয় যে সে খেয়ানত করবে, কোন নবী এইরকম কাজ করেননি। অমাইয়া গুলুল, আর কেউ যদি এইরকম খেয়ানত করে, বেঈমানি আত্মসাত করে, গুলুল বলা হয় জেহাদের ময়দানে গনিমতের ধন সম্পদ থেকে কিছু লুকিয়ে রেখে দেওয়া, ইমাম পর্যন্ত পৌঁছে না দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিজে রাখবেন না, বরং এগুলি তাদের মধ্যে বন্টন করে দেবেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে বলেছেন। কোন ব্যক্তি যদি খেয়ানত করে, আত্মসাত করে, তাহলে যা কিছু খেয়ানত করেছে তা নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। সুম্মাতু আফা কুল্লু নাফস, প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে তাদের কৃতকর্মের, আর তাদের উপর কোনো রকম জুলুম করা হবে না। আল্লাহ পাক বলছেন, আফা মান ইত্তাবা রিদওয়ান আল্লাহি কামান বা বিসাখাতি মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির অনুসরণ করে, ওরা কি ওই লোকদের মতো যারা আল্লাহ পাকের অসন্তুষ্টি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধের সাথে ফিরে গেছে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের আক্রোশ যাদের উপর পতিত হয়েছে, তাদের মতো কি ওই লোকেরা হইতে পারে যারা আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করেছে? সৎকর্মশীলরা ও মা ওয়াহু জাহান্নাম, যাদের উপর আল্লাহ পাকের আক্রোশ হয়েছে, আল্লাহ পাক অসন্তুষ্ট, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, অবিয়াস আল মাসির, আর কতই না এই নোংরা প্রত্যাবর্তন স্থল। হুম দারাজাতুন ইনদাল্লাহ, তাদের অনেক মর্যাদা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, যারা সৎকর্মশীল এবং আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করবে। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, যা কিছু তারা করে সব কিছু আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম ওয়া ইয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দলালিম মুবিন। আল্লাহ পাক এখানে যে মুমিন জাতির উপর তার বিশেষ অনুগ্রহ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে প্রেরণ করে, তার কথা উল্লেখ করে ইরশাদ করছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর বড় এহসান করেছেন, অনুগ্রহ করেছেন। ইজ বাআসা ফীহিম রাসূলা, তাদের মধ্যে আল্লাহ পাক এক রাসূলকে প্রেরণ করেছেন, তাদের মধ্য থেকে, আরবদের মধ্য থেকে, কুরাইশের মধ্য থেকে, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, তাদেরকে আল্লাহ পাকের আয়াত পড়ে শোনান, ওয়া ইযাক্কিহিম, এবং তাদের আত্মার পরিশুদ্ধি করেন, আল্লাহ প্রদত্ত বিধানের জ্ঞান তাদেরকে দেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফী যলালিম মুবিন, যদিও তারা এর পূর্বে সুস্পষ্ট ভ্রষ্টতাই ছিল, কত ভুল পথে ছিল, আল্লাহ পাক তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তাদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 165 তে, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। উহুদের যুদ্ধে সাহাবাই কিরামগণ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তখন তারা বলছিলেন যে আমাদের এইরকম কেন হইল? আল্লাহ পাক তার জবাব বলছেন, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবা, আচ্ছা বলো তো তোমাদেরকে যখন মুসিবত পৌঁছেছিল, তোমাদের ওপর যখন বিপদ এসেছিল, শুনে রাখো, কাদ আসাবতুম মিসলাইহা, এর দ্বিগুণ তোমরা তাদের ক্ষতিগ্রস্ত করেছিলে, তোমাদের 70 জন শহীদ হয়েছে, তোমাদের কাউকে বন্দী করে নিয়ে যেতে পারেনি, পক্ষান্তরে তোমরা তাদের 70 জনকে জাহান্নামে পৌঁছে এসেছিলে এবং 70 জনকে বন্দি করে নিয়ে আসতে পেরেছিলে, এবং তোমরা জিজ্ঞাসা করছিলে কুলতুম আন্না হাজা, এটা কেন হইল, আমাদের ভুলটা কোথায়? আল্লাহ পাক বলছেন, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, এর কারণ তোমাদের মধ্যেই রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রোমাতের ওপর তোমাদের 50 জনকে নিযুক্ত করলেন, ওখানে থাকতে বললেন, কিন্তু তোমরা সেখান থেকে নেমে আসলে, যার ফলে তোমাদের এই বিপর্যয় ঘটেছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সর্বশক্তিমান। মহান আল্লাহ বলছেন, ওমা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামআন ফাবিইযনিল্লাহি ওয়া লিয়ালামাল মুমিনিন, আর তোমাদের উপর যে বিপদ এসেছে ওই দিনে যেই দিন দুই দল সামনাসামনি হয়েছিল, এটাও আল্লাহ পাকের অনুমতিক্রমে, ফাবিইযনিল্লাহ ওয়া লিয়ালামাল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদেরকে প্রকাশ করতে চান যে সত্যিকার অর্থে কারা মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া লা ইয়ালামাল্লাযিনা নাফাকু, আল্লাহ পাক মুনাফিকদেরকে জানতে চান। ওয়াকিলা লাহুম তাআলা উকাতিলু ফি সাবিলিল্লাহ, এবং মুনাফিকদেরকে বলা হয়েছিল এসো আল্লাহর রাস্তায় আমরা সশস্ত্র যুদ্ধ করি, তোমরা ইহকাল পরকালে সুখী হবে। আবিদ ফাউ, অথবা কমের পক্ষে প্রতিরক্ষা তো করো, মদিনার পক্ষ থেকে তোমরাও মদিনাবাসী প্রতিরক্ষা তো করতে হবে। কালু, তারা বলেছিল, লাউ না আলম কিতাল লাত্তাবানাকু, আমরা যদি যুদ্ধবিদ্যা জানতাম তাহলে হে নবী আপনার অনুসরণ করতাম। হুম লিল কুফরি ইয়াউমাইযিন আকরাবু মিনহুম লিল ঈমান, সেই দিন তারা ঈমানের তুলনায় কুফরির বেশি নিকটবর্তী ছিল, তাদের অন্তরে আসলে কুফরি লুকায়িত আছে। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফী কুলুবিহিম, তাদের অন্তরে যা নেই তা তারা মুখে বলে থাকে। ওয়াল্লাহু আ'লাম বিমা ইয়াকতুমুন, যা কিছু লুকিয়ে রাখে তারা অন্তরে তা আল্লাহ ভালো করে জানেন। আল্লাযিনা ক্বালু লি ইখওয়ানিহিম, তারা বলেছিল নিজেদের ভাইদের, ওয়া ক্বা'আদু, আর বসেও থেকেছিল তারা, যাইনি যুদ্ধের জন্য, লাউ আতাউনা মা কুতিলু, আমাদের কথা শুনলে তারা এইভাবে নিহত হইতো না। কুল হে নবী, তুমি বলে দাও, ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তোমাদের এই কথায় তার নিজের মতকে দূরে করো, তোমাদের যে নির্ধারিত সময় রয়েছে মতের তাকে কি তোমরা দূরে করতে পারবে? কখনো পারবে না। আল্লাহ পাক তারপরে শহীদদেরকে যে সম্মানিত করেছেন তার কথা উল্লেখ করে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতা, আর তোমরা ধারণা করিও না ওই সব লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে শহীদ হয়েছে তাদেরকে মৃত মৃত বলিও না তোমাদের মতো, বাল আহইয়াউন, বরং তারা জীবিত রয়েছেন, ইনদা রব্বিহিম ইউরযাকুন, এবং তাদের প্রতিপালকের নিকট তাদেরকে উত্তম রিজিক দেওয়া হচ্ছে। আল্লাহ পাক সূরা বাকারে বলেছেন, ওয়ালাকিল্লা তাশউরুন, তাদের সম্পর্কে তোমাদের কোনো চেতনা নেই, বুঝতে পারবে না যে তাদের জীবনটা কেমন, বারজাখি জীবন, পরকালের জীবন, সেই জীবন এই দুনিয়ার জীবন চাইতে ভিন্ন, আর এই জীবন সবচাইতে সম্মানজনক জীবন। আম্বিয়াদেরকে দিয়েছেন, রসুলগণকে দিয়েছেন, তারপরে আল্লাহ পাক শহীদগণকে দিয়েছেন, আর বারজাখি জীবন এমন কি অসৎ লোকদেরও রয়েছে, এমন কি কাফেরদের মুশরিকদেরও রয়েছে, কিন্তু তাদের লাঞ্ছনার জীবন রয়েছে। পক্ষান্তরে আল্লাহ পাক আল্লাহর নেক বান্দাদেরকে সম্মানজনক জীবন দান করেছেন। ফারহিনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলি, আল্লাহ পাক যে অনুগ্রহ তাদেরকে দিয়েছেন তাতে তারা অত্যন্ত খুশি হবেন। ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, এখনও তাদের সাথে যাদের সাক্ষাৎ হয়নি তাদেরকে পেয়ে তারা অত্যন্ত খুশি হবেন, আর বলবেন যে আল্লাহ খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নেই তাদের এবং তাদের কোনো চিন্তাও নেই। ইয়াস্তাবশিরুনা বিনিমাতি মিন আল্লাহ ওয়া ফাদল, আল্লাহ পাকের অনুগ্রহ এবং নিয়ামত পেয়ে তারা খুশি হবেন। ওয়ান্নাল্লাহ লা ইয়ুযিউ আজরাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল মুমিনদের পুরস্কারকে নষ্ট করেন না। মহান আল্লাহ বলছেন, আল্লাযীনা ইস্তাজাবু লিল্লাহি ওয়ার রাসূল মিন বাদি মা আসাবাহুমুল কারহু লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম, যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে তাদের আঘাত পৌঁছার পরেও, আহত হয়ে রয়েছে তারপরও ডাকে সাড়া দিয়েছে, লিল্লাযীনা আহসানু মিন, তাদের মধ্যে যারা সৎকর্মশীল এবং আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানান ওয়া ক্বালু হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে আরব মুশরিকেরা মক্কার কাফিররা ফিরে গেল, ফিরে যাওয়ার পরে আবার তারা প্রস্তুতি নিচ্ছিল, ঘোষণা করে গিয়েছিল যে বদরে যেহেতু আমাদের নেতারা নিহত হয়েছে এই মুসলিমদের হাতে, সুতরাং আমরা আবার বদরে আগামী বছর এসে এর প্রতিশোধ নেব। এ সম্পর্কে কিছু লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামদেরকে সংবাদ দিল যে এবার তো তোমাদের ভালো করে তারা আক্রমণ করতে যাচ্ছে, তখন উদ্দেশ্য তাদের ছিল এই মুনাফিকদের যে এইভাবে সাহাবাই কেরামদেরকে ভয় দেখাবো তাদের মনোবল দুর্বল হয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের ঈমান কমে যায়নি বরং আরো বৃদ্ধি পেয়েছিল। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যখন তাদেরকে কিছু লোকেরা বলেছিল ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, এই কাফের লোকেরা মক্কার মুশরিকরা তোমাদের জন্য বড় সেনাবাহিনী একত্রিত করছে, ফাখশাহুম, সুতরাং তাদেরকে ভয় করো, ফাজাদাহুম ঈমানা, কিন্তু তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়েছিল এবং তারা বলেছিল হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, সাহাবায়ে কিরামগণ বলেছিলেন তাদের জবাবে আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। ফানকালাউ বিনিমাতি মিন আল্লাহ, সুতরাং তারা আল্লাহ পাকের নিয়ামতের সাথে অনুগ্রহের সাথে ফিরেছিল, তাদেরকে কোনো কিছু স্পর্শ করতে পারেনি, অর্থাৎ আরবের কাফিররা তারা আসার সাহস করেনি আর যুদ্ধের জন্য, ওয়াত্তাবাউ রিজওয়ান আল্লাহ, এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল। আল্লাহু যু ফাযিল, আল্লাহ পাক মহা অনুগ্রহের মালিক। আল্লাহ পাক বলছেন ইন্নামা যালিকুমুশ শয়তান, এরা তো শয়তান, ইউখাউফ আউলিয়া আহ, তারা নিজের বন্ধুদেরকে ভীতি প্রদর্শন করে, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তাদেরকে ভয় করিও না, বরং আমি আল্লাহ বলছি আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াহজুনকাল্লাযিনা ইউসারিউনা ফিল কুফর, হে নবী তোমাকে চিন্তিত যেন না করে ওই লোকেরা যারা কুফুরিতে ধাবমান, পাপের কাজে কুফুরি কাজে ধাবমান। ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহ পাকের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআল লাহুম হাজদান ফিল আখির, আল্লাহ পাক চেয়েছেন যে তাদের পরকালে যেন কোনো অংশই না থাকে, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি ওয়ালাহুম আযাবুন আযীম। ইন্নাল্লাযিনা ইশতারাউল কুফরা বিল ঈমান, নিশ্চয় যারা ঈমান বিক্রি করে কুফরি ক্রয় করেছে, ঈমানের বিনিময়ে কুফরি খরিদ করেছে, লা ইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহ পাকের ক্ষতি করতে পারবে না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম, আল্লাহ পাক বলছেন যে ওই কাফেরদেরকে এই ধারণা করিও না যে তাদেরকে আমি ছাড় দিচ্ছি অবসর দিচ্ছি এটা তাদের জন্য কল্যাণকর, দুনিয়াতে ধরি না শাস্তি দি না এটা তাদের জন্য কল্যাণকর এটা কথা মনে করিও না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, তাদেরকে অবসর দিয়েছি কিছু সময় যাতে করে তাদের গুণাগুলি আরও বৃদ্ধি পায় আর তাদের শাস্তিটাও আরও বড় হয়। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। আল্লাহ পাক বলছেন মা কানাল্লাহ লিয়াজাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবীসা মিনাত তাইয়্যিব, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এই অবস্থায় যে অবস্থায় তোমরা রয়েছে ছেড়ে দিতে চান না, বরং আল্লাহ পাক কি অবস্থায় রয়েছেন, মুমিন মুনাফিক সব একাকার হয়ে রয়েছেন, মুনাফিক চেনা যাচ্ছে না মদিনা যে কে মুনাফিক, তারা তাদের কপটতাকে অন্তরে লুকিয়ে রেখেছে, আল্লাহ পাক পরিষ্কার করে দিতে চান। হাত্তা ইয়ামিজাল খাবীসা মিনাত তাইয়্যিব, আল্লাহ নোংরাকে পবিত্র থেকে পৃথক করে দিতে চান, মুনাফিককে চিহ্নিত করে দিতে চান। অমা কান আল্লাহ লিয়ুতলিয়াকুম আলাল গায়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়ব সম্পর্কে কাউকে জানাতে চান না, ওয়ালাকিন আল্লাহ ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা, তবে আল্লাহ পাক তার রাসূলগণ থেকে যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যতটা ইচ্ছা আল্লাহ পাক অদৃশ্যের জ্ঞান দান করেছেন, আর যা দিয়েছেন আল্লাহ পাক নবী রাসূলগণকে এবং তাদেরকে আদেশ করেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা কিছু তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তা পৌঁছিয়ে দাও। সুতরাং তারা এই অদৃশ্যের কথা পৌঁছিয়ে দিয়েছেন, জান্নাতের কথা, কবরের জীবনের কথা, আরো অনেক অদৃশ্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন, সুতরাং তার গায়েব থাকেনি। কিন্তু কেউ বলবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সমস্ত গায়েবের চাবিকাঠি রাখতেন এবং যখন ইচ্ছা যা জানার ইচ্ছা জেনে নিতেন, এটা হচ্ছে শিরক, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই গায়েব জানেন। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইর, আমি যদি গায়েব জানতাম অদৃশ্য জানতাম আর জানার এই ক্ষমতা আমার কাছে চাবিকাঠি থাকতো, তাহলে অনেক কল্যাণ আমি একত্রিত করে নিতাম, অমামাসানিয়া সু, আর কখনো আমি আহত হইতাম না, আমাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারতো না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাইমির রাসূলিহি মান ইয়াশা, আল্লাহ পাক যে কোনো রাসূলকে চান মনোনীত করেন, ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, যদি তোমরা ঈমান নিয়ে আসো এবং তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে, ফালাকুম আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 180 তে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকেরা যারা কৃপণতা করে আল্লাহ পাক যা দান করেছেন তাতে আল্লাহ পাকের অনুগ্রহে, তারা যেন ধারণা না করে যে এটা তাদের জন্য কল্যাণকর, কৃপণতা করলাম আর অনেক কিছুই একত্রিত করলাম সঞ্চিত করলাম তাতে ফায়দা রয়েছে না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অনিষ্ট নিয়ে আসবে, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে তারা কৃপণতা করেছে তা তাদের কিয়ামতের দিনে গলায় বেড়ি করে পরিয়ে দেওয়া হবে। বিশেষ করে ফরজ যাকাত দেয়নি, ফরজ যে ব্যয়বহন ছিল এগুলি আদায় করেনি, আল্লাহ পাক তাদের গলায় এসবকে আগুনের বেড়ি করে পরিয়ে দেবেন। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উত্তরাধিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বিমা তাআমালুনা খাবীর, যা কিছু করো আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ সামিআ আল্লাহু ক্বাওলা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহ ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় আল্লাহ পাক শুনেছেন ওই সব ইহুদীদের কথা যারা বেয়াদবি করে বলেছে আল্লাহর শানে, ইন্নাল্লাহ ফাকীর, আল্লাহ তো অভাবী দরিদ্র, ওয়া নাহনু আগনিয়া, আমরা সচ্ছল, আল্লাহকেও এরা ছাড়েনি, কত বড় বেয়াদবিরা। সানাক্তুবু মা ক্বালু, আল্লাহ বলছেন অবশ্যই আমি লিখে রাখবো যা কিছু তারা বলেছে, ওয়া কাতালাহুমুল আম্বিয়া, এবং নবীগণকে অন্যায়ভাবে যে তারা হত্যা করেছে তাও আমি লিখে রেখেছি, ওয়া নাকুলু যুকু আযাব আল হারিক, এবং আমি তাদেরকে বলবো সম্বোধন করে যে তোমরা দহন যন্ত্রণা ভোগ করতে থাকো, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এটা এই জন্য শাস্তি যে তোমাদের হাত এই পাপগুলিকে অগ্রিম পাঠিয়েছে, এগুলি তোমাদের কৃতকর্মের ফল, وان الله ليس بظلام للعبيد আল্লাহ পাক বান্দার উপরে জুলুম করেন, আল্লাযীনা ক্বালু যারা বলেছে ইন্নাল্লাহ আহিদা ইলাইনা আল্লা নুমিনা লিরাসূল হাত্তা ইয়াতিয়ানা বিকুরবান, তারা বলেছে যে আমাদের সাথে অঙ্গীকার করেছেন যে আমরা অতক্ষণ পর্যন্ত কোন রাসূলের প্রতি ঈমান নিয়ে আসব না যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে কোনো কুরবানি না নিয়ে আসবে যাকে আগুনে ভক্ষণ করে নিবে। কুল কাদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বাইয়িনাত, আমার পূর্বে অনেক রাসূল এসেছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এবং তোমরা যা কিছু বলছো তাও নিয়ে কুরবানি নিয়ে এসেছে, ফালে মা কাতাল তোম, তাদেরকে কেন খুন করেছিলে যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা আসলে মিথ্যুক। ফাইন কাজাবুকা হে নবী, তোমাকে যদি মিথ্যা প্রতিপন্ন করে, ফাকাদ কুযিবা রাসূলুম মিন ক্বাবল, এটি কোনো নতুন কথা নয়, তোমার পূর্বে অনেক রসুলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। যাও বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুরি ওয়াল কিতাবিল মুনির, যে রসুলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন এবং সহিফা নিয়ে এসেছিলেন, সুস্পষ্ট দীপ্তমান কিতাব নিয়ে এসেছিলেন। কুল্লু নাফসিন যায়েকাতুল মওত, প্রত্যেক ব্যক্তিকে মতের আস্বাদন গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তারপর তোমাদেরকে কিয়ামতের দিনে পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে। ফামান যুহজিহানিন নার, সেই দিন জাহান্নাম থেকে যাদেরকে রক্ষা করা হবে, ওয়াউদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবিষ্ট করা হবে, ফাকাদ ফাজ, সেই তো বা তারাই তো সফল কাম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন হচ্ছে ধোকার বস্তু। আল্লাহ পাক তারপরে বলছেন, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল লাযিনা আশরাকু আযান কাসীরা। আল্লাহ পাক বলছেন, তোমাদের ধন সম্পদের ব্যাপারে হে মুমিনরা তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদের জানের ব্যাপারে পরীক্ষা করা হবে, এবং তোমরা অবশ্যই শুনতে পাবে ইহুদি নাসারদের পক্ষ থেকে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, এবং অমিনাল লাযিনা আশরাকু যারা মুশরিক তাদের পক্ষ থেকেও শুনতে পাবে আযান কাসীরা, অনেক ধরনের কষ্ট। এরা মানসিক কষ্ট দেবে, এরা দৈহিক কষ্ট দেবে, এরা বিভিন্ন রকমের কষ্ট দেবে, তোমাদের বিরুদ্ধে লিখে বলে তোমাদেরকে নানা নামে আখ্যায়িত করে। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এটি হবে দৃঢ় সংকল্পের কাজ, সুতরাং এই দিয়ে তাদেরকে প্রতিহত করবে। আল্লাহ পাক রব্বুল বলছেন, ওয়াইজ আখাযা আল্লাহু মিসাকাল লাযিনা উতুল কিতাব, স্মরণ করো যখন আল্লাহ পাক ওই লোকদের কাছে অকাট্য অঙ্গীকার নিয়েছিলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস, মানব জাতির জন্য খোলাখুলি স্পষ্ট বর্ণনা করে দেবে আর তা লুকিয়ে রাখবে না, ফানাবাযুহু ওয়ারা যুহরিহিম, কিন্তু এই আদেশকে এই অঙ্গীকারকে পিছনে ছেড়ে দিয়ে ছুঁড়ে ফেলেছিল, ওয়াশতারাউ বিহি সামানান কালিলা, এবং তা দিয়ে তারা অল্প মূল্য গ্রহণ করেছিল, ফাবিয়াসা মা ইশতারুন, বড়ই নোংরা জিনিস, বড়ই মন্দ যা তারা ক্রয় করেছিল। لا تحسبن الذين يفرحون بما اتوا ويحبون ان يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازه من العذاب ولهم عذاب اليم الله পাক বলছেন, হে নবী, তুমি ওই লোকদেরকে ধারণা করিও না যারা যা কিছু করে তাতে অত্যন্ত খুশি হয়, ওয়াইহিবুন, এবং পছন্দ করে, যা কিছু করেনি তাতেও যেন তাদের প্রশংসা হয়, কিছু করলে খুব খুশি হয় এবং না করেও প্রশংসা তারা চায়, এই রকম চরিত্রের মানুষ কে মনে করিও না যে এরা ভালো মানুষ, ফালা তাহসাবন্নহুম বিমাফাজাতি মিনাল আযাব, তারা আল্লাহর আজাব থেকে দূরে নয় বরং আল্লাহর আজাব তাদের জন্য রয়েছে এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আসমান এবং জমিনের বাদশাহী একমাত্র আল্লাহ পাকের জন্য, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপর সর্বশক্তিমান। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় আসমান এবং পৃথিবীর সৃষ্টিতে এবং রাত দিনের আবর্তনে, লা আয়াতিল উলিল আলবাব, রাত দিনের আবর্তন বিবর্তনে কি রয়েছে, জ্ঞানবানদের জন্য অনেক নিদর্শন রয়েছে যা দিয়ে আল্লাহ পাককে চিনতে পারবে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, জ্ঞানী কারা, যাদের কাছে বড় ডিগ্রি আছে আর যাদের কাছে পয়সা আছে তারা জ্ঞানী নয়, বরং জ্ঞানী ওরা যারা আল্লাহকে চিনতে পেরেছে এবং আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ পাকের নফল জিকির আজকার করে সর্ব অবস্থায়, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিতে তারা গবেষণা করে, চিন্তা করে এবং বলে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলা, একে তুমি অনর্থক সৃষ্টি করনি, এই আসমান যা সামনে দেখছি, এই বিশাল ভূমি যা দেখছি তা অনর্থক তুমি সৃষ্টি করনি, বরং তোমার উদ্দেশ্য রয়েছে আল্লাহর বান্দাদেরকে দিয়ে এই জমিন আবাদ করবে এবং আল্লাহ পাকের বান্দারা যেন আল্লাহ পাকের ইবাদতবন্দি করে এবং আল্লাহর জমিনে আল্লাহ পাকের রিজিক খেয়ে তার যেন ইবাদতবন্দি করে। সুবহানাকা, হে আল্লাহ, তুমি অতি পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি, ফাকিনা আজাব আন্নার, সুতরাং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচিয়ে নাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখজাইতাহ, হে আমাদের প্রতিপালক, তুমি যদি কোনো ব্যক্তিকে জাহান্নামের আগুনে দাখিল করো, ফাকাদ আখজাইতাহ, তাহলে তাকে বড়ই অপদস্থ করে দেবে, সুতরাং আমাদেরকে জাহান্নামের আগুনে প্রবিষ্ট করিও না, জাহান্নামের আজাব থেকে রক্ষা করিও। ওমালি যালিমিনা মিন আনসার, আর এইরকম জালেমদের কোনো সাহায্যকারী হবে না, এমন নয় যে জালেমদেরকে কেউ সেখানে উদ্ধার করবে সুপারিশ করে বা অন্য কোনো চাপ সৃষ্টি করে, আল্লাহ পাকের সামনে এইরকম কোনো শক্তি থাকবে না। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা সামেনা মুনাদিয়া ইউনাদিলিল ঈমানে আন আমিনু বিরব্বিকুম, আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে, তিনি ঈমানের জন্য আহ্বান করছিলেন, আন আমিনু বিরব্বিকুম, তোমাদের রবের প্রতি তোমরা ঈমান নিয়ে আসো, ফা আমান্না, সুতরাং আমরা ঈমান নিয়ে এসেছিলাম, রব্বানা, সুতরাং হে প্রতিপালক, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও, ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা, আমাদের যে ভুল ত্রুটিগুলি রয়েছে সেগুলিকে মার্জনা করে দাও, মোচন করে দাও, ওয়া তাওয়াফফানা মাআল আবরার, এবং আমাদেরকে সৎ কর্মশীলদের সাথে মৃত্যু দান করো, তাদের সাথে আমাদেরকে উঠাবে। আল্লাহ পাকের কাছে আরো দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, রব্বানা ওয়া আতিনা মা ওয়াআদতানা আলা রুসুলিক, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দান করো যা কিছু তুমি তোমার রাসূলের মাধ্যমে আমাদের সাথে ওয়াদা করেছো। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করিও না, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ তুমি ওয়াদা খেলাফিত করো না। এই দোয়াগুলি বান্দা যখন করল, ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, তাদের প্রতিপালক তাদের দোয়া কবুল করলেন এবং বললেন যে আন্নিলা উদিয়া আমালা আমিল মিনকুম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী, তোমাদের মধ্যে যারা কর্ম করেছে তাদের কর্মকে আমলকে আমি বিনষ্ট করব না, বাদকম মিম বাদ, তোমাদের একে অপরের অংশ, ফাল্লাযিনা হাজারু, সুতরাং তোমাদের মধ্যে যারা হিজরত করেছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, ওয়া উযু ফি সাবিলি, আমার রাস্তায় তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ওয়া কাতালু, এবং তারা সশস্ত্র সংগ্রাম করেছে, ওয়া কুতিলু, তাদেরকে নিহত করা হয়েছে, লা উকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলিকে আমি মোচন করে দেব অবশ্যই, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং অবশ্যই তাদেরকে এমন জান্নাতে দাখিল করব যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে, সাওয়াবা মিন ইনদিল্লাহ, এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তার প্রতিদান, ওয়াল্লাহ ইনদাহু হুসনুস সাওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট রয়েছে সর্বোত্তম বিনিময়। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন যে দুনিয়াতে যখন দেখবে অহংকারীদেরকে এবং ধনাঢ্যদেরকে, আল্লাহর নাফরমানদেরকে, যে তারা ঘুরে বেড়াচ্ছে বড় অহংকারের সাথে, এতে ধোকা খাবে না অল্প সময়ের জন্য। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ, শহরে অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন শহরে যারা কাফের, তারা যে দাম্ভিকতার সাথে পদাচরণা করে, তাতে তোমরা প্রতারিত হবে না, হে নবী, তা যেন তোমাকে প্রতারিত না করে। মাতাউন কালিল, এ তো হচ্ছে স্বল্প ভোগের বস্তু, সুম্মা মা ওয়াহুম জাহান্নাম, তারপরে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, অবিসাল মেহাদ, এবং বড়ই নিকৃষ্ট বিশ্রাম স্থল হচ্ছে এই জাহান্নাম। কতদিন আর পৃথিবীতে থাকবে, কতদিন জুলম অত্যাচার করবে, কতদিন আর এখানে অহংকার দেখাবে আল্লাহর সামনে, আল্লাহর নেক বান্দাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকিনাল লাযিনা তাকাউ রব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তবে ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালককে ভয় করে, লাহুম জান্নাত, তাদের জন্য বহু জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে অনেক নহর প্রবাহিত রয়েছে, খালেদিনা ফিহা, সেখানে চিরকাল তারা থাকবে, কখনো বিরতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নুজুলাম মিন ইনদিল্লাহ, এই আতিথ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ পাকের কাছে যা কিছু রয়েছে এটা নেক লোকদের জন্য অতি কল্যাণকর। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামা ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিয়ীনা লিল্লাহ লা ইশতারুনা বিআয়াতিল্লাহি সামানান ক্বালিলা উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলছেন যে আহলি কিতাব, ইহুদি নাসারাদের মধ্যে কিছু ভালো লোক রয়েছে, লামা ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং তোমাদের প্রতি যা নাযিল হয়েছে আল কোরআন তাও বিশ্বাস করে, অমা উনজিলা ইলাইহিম, এবং তাদের উপর যা নাযিল হয়েছে তাও আগে বিশ্বাস করত, এবং তা সংক্ষেপে বিশ্বাস করে যে এটি আল্লাহ প্রদত্ত কিতাব ছিল, পরে বিকৃতি ঘটেছে, খাশিয়ীনা লিল্লাহ, তারা আল্লাহর সামনে বিনয়ী হয়ে, লা ইশতারুনা বিআয়াতিল্লাহি সামানান ক্বালিল, আল্লাহ পাকের বিধানকে বিক্রি করে দুনিয়ার স্বল্প মূল্য তারা ক্রয় করে না, উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে উত্তম পুরস্কার, ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী। মহান আল্লাহ শেষ আয়াতে সূরা আলে ইমরান ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, হে মমিন সকল, তোমরা ধৈর্য ধারণ করো নিজেরা। ওয়াসাবিরু, একে অপরকে ধৈর্যের কথা স্মরণ করিয়ে দাও। আত্মীয় স্বজন আপনজন যারা রয়েছে তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ধৈর্যের কথা বলো, অটল থাকার কথা বলো। রাবেতু, এবং তোমরা তোমাদের বন্ধনকে মজবুত করো, অথবা রাবেতু আল্লাহর রাস্তায় তোমরা পাহারা দাও আল্লাহ পাকের দিনের হেফাজতের জন্য। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা সার্বিক কল্যাণ হাসিল করবে। লাআল্লাকুম তুফলিহুন, ফালাহ মানে হচ্ছে সার্বিক মঙ্গল হাসিল করা ইহকাল পরকালের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক কল্যাণ হাসিল করার জন্য মন মানসিকতা দান করেন, তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতের যেন তৌফিক দান করেন, ধৈর্য ধারণের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বিপদ আপদ থেকে যেন মুক্ত রাখেন, এবং আখিরাতের আজাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।